ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল করিম। মহতরম হাজিরিন, অনেক মূল্যবান কথাবার্তা আলোচনা হচ্ছিল আপনাদের অনেক জরুরি সমস্যাবলীর সমাধানের বিষয়ে, কিন্তু কথার একটা ফিনিশিং আছে। আমরা যে সূরায়ে হুজুরাতের 12 নম্বর আয়াতের তফসির শুনতেছিলাম, এর সাথে আমার এই লম্বা আলোচনার সম্পর্ক কি, এটা হলো ফিনিশিং। এই দীর্ঘ আলোচনার সাথে এই আয়াতের তফসিরের কি সম্পর্ক, এটা যদি আমরা বুঝে না যাই তাহলে তো আয়াত কি পড়লাম আর কথা কোনটা আলোচনা হইল কোনোদিন মিল পাইবেন না খুঁজে। এই জন্য আলোচনাটা আগে সংক্ষেপে সমাপ্ত করার চেষ্টা করি, তারপরে আমাদের আলোচ্য আয়াত সূরায়ে হুজুরাতের 12 নম্বর আয়াতের তফসিরের সাথে এই আলোচনার কি সম্পর্ক তা ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। বলতেছিলাম পবিত্র কোরআনের সূরায়ে নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যায়। কিছু বিধান কোরআনে পাওয়া যায়, কিছু বিধান হাদিসে পাওয়া যায়, কিছু বিধান উম্মতের ইজমায় পাওয়া যায়, কিছু বিধান ইমামগণের মজহাবে পাওয়া যায়। এখন যদি কেউ বলে এই তফসিরের কিতাব যিনি লেখছেন আমি তাকে মানি না, বলতেও পারেন অমুক তফসিরের কিতাব অমুকে লেখছেন, তমুক তফসিরের কিতাব তমুকে লেখছেন, আমি মানতে বাধ্য নই। এবং এই যুগে এমন লোকেরও অভাব নাই, বলতেই পারেন। আমি এমন কেউ যদি থাকেন যিনি বলেন যে সূরায়ে নিসা এর 59 নম্বর আয়াতের তফসিরে যে লিখেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যায়, এই তফসির যিনি লিখেছেন আমি তার কথা মানি না, তাহলে আমি তাকে দয়া করে তাকে বলবো দয়া করে আপনি এই লেখকের তফসির মানার দরকার নাই, আপনি রাসূলের কতগুলি হাদিস শুনুন। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস সমস্ত বিধিবিধানের মূল, এর যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি জিনিসের নাম হলো রসুলের সুন্নত রসুলের হাদিস। ওই সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে যে বলেছেন কিছু বিধান আল্লাহর কোরআনে আছে, দেখেন কোরআনের কথা হাদিসেও আছে কিনা, কিছু বিধান রাসূলের হাদিসে আছে, দেখেন কিছু রাসূলের হাদিসেও হাদিসের কথা আছে কিনা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমা উম্মতি আলা দালালাতিন আবাদা, আমার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কোনোদিন ভ্রান্ত পথ হবে না, আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে সেটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল সমাধান বলে গণ্য হবে। ওই যে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছিল উম্মতির ইজমার মধ্যে কিছু বিধান আছে সেটা সেখান থেকে গ্রহণ করো, দেখুন তফসিরের কথা হাদিসের সাথে মিলে কিনা। এরপরে সহি বখারি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাজ তাহাদাল হাকিমু ফা আসাবা ফালাহু আজরানে ওয়া ইজাজ তাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন, এটা কত নম্বর ঠিকানা, 4 নম্বর। ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যায়, প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের সিদ্ধান্ত, ইমামগণের মতামত, আল্লাহ রসুল বলেন, এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আরো আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে, রসুল বলেন ইজাজ তাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইজাজ তাহাদা ওয়া আখফা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন তাহলে সবগুলি সমাধানেই সওয়াব আছে। মুস্তাহিদগণের সমাধানে কোনো গুনাহ নেই, সঠিক হইলেও সব, বেঠিক হইলেও সব। মুস্তাহিদের সমাধান সঠিকও হইতে পারে, বেঠিকও হইতে পারে, কারণ তিনি গবেষণা করে বের করছেন। দুই মুস্তাহিদে এক ব্যাপারে দুই সমাধান বের করছেন। বলুন তো সাধারণ বিবেক কি বলে, দুটোই সঠিক হতে পারে না কোনো একটা বেঠিকও হতে পারে? দুটোই সঠিক হয় সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে দুটোই সঠিক হয় না, কোনো সময় একটা সঠিক একটা বেঠিকও হয়। কিন্তু আল্লাহ রসুল অগ্রিম বলে গেছে, বলে গেছেন মুস্তাহিদগণ যে ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করবেন, ভিন্ন ভিন্ন সমাধান বের করলে সঠিক সমাধান বের করতে পারলে সওয়াব পাবেন, তিনি পাবেন দুই সওয়াব। বেঠিক সমাধান বের করতে পারলে সওয়াব পাবেন, তিনি পাবেন এক সওয়াব। বুঝে থাকলে বলুন তো মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন সমাধানকে কি বলে? মজহাব। কোনো মজহাবে গুনাহ আছে রসুল বলেছেন না, সব মজহাবে সওয়াব আছে। এটা কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। এটা মুসলিম শরীফের হাদিস। এটা তিরমিজি শরীফের হাদিস। কাজেই কেউ যদি বলে যে তফসিরের কিতাবে যে চার ঠিকানা বলে দেওয়া হয়েছে ইসলামের বিধিবিধান বের করার, আমি এই তফসিরের লেখককে মানি না। যে ব্যক্তি তফসির লেখছে তারই যদি মানেন না, তাহলে তো তার লেখা মানার প্রশ্নই আসে না। তাহলে কথাগুলি বাকি এখন আমরা পাবো কোথায়? এই তফসিরের কিতাবে যে কথাগুলি লেখা হয়েছে তিনি মন গড়া লেখেননি, এই সমস্ত হাদিস থেকে লিখেছেন। তফসিরে যে কথাগুলি লেখা হয়েছে তিনি মন গড়া লিখেছেন না, এই সমস্ত হাদিস থেকেই লিখেছেন। এক হাদিসে কোরআন আর হাদিসের কথা বলা হয়েছে, আর এক হাদিসে উম্মতের ইজমার কথা বলা হয়েছে, আর এক হাদিসে বলা হয়েছে মজহাবের ইমামগণের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত হইলে একটা সঠিকও হইতে পারে একটা বেঠিকও হইতে পারে, কিন্তু গুণা নাই কোনোটা দিয়ে, সবটা দিয়ে সব। সঠিক সিদ্ধান্ত হইলেও সব হবে, বেঠিক সিদ্ধান্ত হইলেও সব হবে। তাহলে ওই তফসির এবং তফসিরের লেখকের কথা একজনে না মানলেও রসুলের এই হাদিসগুলি মানি না বলার সাহস আছে কি কোনো মুসলমানের? কাজেই রসুলের হাদিসগুলি মানতে হবে। আর যেমনভাবে তফসিরের কিতাবে ইসলামের বিধিবিধানের চার ঠিকানা চিহ্নিত করে দেওয়া হয়েছে, তেমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসেও ইসলামের বিধান পাওয়ার ঠিকানা চারটা চিহ্নিত করে দেওয়া হয়েছে। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর নবীর হাদিস, তিন নম্বর উম্মতের ইজমা, চার নম্বর ইমামগণের মজহাব। ইজমার ব্যাপারে রসুল বলেছেন শতকরা একশো ভাগ নির্ভুল সমাধান। আর ইমামগণের মজহাবের ব্যাপারে রসুল বলেছেন সঠিক হলেও সব, বেঠিক হলেও সব। তাহলে বোঝা গেল যে মজহাবের ইমামগণ কোনো সিদ্ধান্ত দিলে সেটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। সুতরাং এখানেও কোনো গ্যারান্টি নেই। ধারণার ভিত্তিতে মজহাবের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু এটা এমন ধারণা যেই ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব। এবার দেখেন তো আয়াতের তফসিরের সাথে বিষয়ের সম্পর্ক হইল কিনা। ইমামগণ কুরআনে সিদ্ধান্ত থাকার কারণে গবেষণা করে সিদ্ধান্ত বের করেন না না থাকার কারণে? কুরআনে সিদ্ধান্ত আছে তাই তারা গবেষণা করবে বের করবেন না না থাকার কারণে? হাদিসে না থাকার কারণে, উম্মতের ইজমায় না থাকার কারণে। যেহেতু কুরআন হাদিস ইজমায় এই প্রশ্নের সমাধান পাওয়া যায় না, এই জন্য ইমাম মুস্তাহিদ ইমামগণ ইস্তেহাদ করে সমাধান বের করতে গিয়ে ভিন্ন ভিন্ন সমাধান হওয়াই স্বাভাবিক। এবং ভিন্ন ভিন্ন সমাধানের ক্ষেত্রে উভয়টা সঠিক হওয়া কঠিন ব্যাপার। একটা সঠিক হইলে আর একটা বেঠিক হইতেই পারে, কোনটা সঠিক কোনটা বেঠিক কেউ জানে না। কোনটা সঠিক কোনটা বেঠিক যেহেতু কেউ জানে না, প্রথমটাও সঠিক হওয়ার সম্ভাবনা আছে, দ্বিতীয়টাও সঠিক হওয়ার সম্ভাবনা আছে। কাজে কাজেই আমরা কোনো একটা গ্রহণ করতে বাধ্য। এটা কি গ্যারান্টির ভিত্তিতে না সম্ভাবনার ভিত্তিতে? সম্ভাবনার ভিত্তিতে। এমন ক্ষেত্রেও সম্ভাবনার ভিত্তিতে সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব, সম্ভাবনার ভিত্তিতেই সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব। এটা একটা কঠিন বিষয় বললাম, একটা সহজ বিষয় আমি বলতে পারবো যদি আপনারা মাইন্ড না করেন, সরি মাফ করবেন, আগের থেকে বলে মাফ চাইয়ে নেই। যদি আমার উদাহরণটা কারো পছন্দ না হয় মাফ করে দেবেন, রাজি আছেন? তাইলে আমি বলি, বাংলাদেশের ব্যাপার না হইলেও অন্তত এই দেশের ব্যাপারে একটা কথা বলা যায় যে একজনের ঘরে তার যে বিবি আছে, এই বিবি তার প্রতি তুষ্ট থাকে না কোনো সময় ভিন্ন পুরুষের পিছনেও চলে যায়, চলে যায়। কাজেই এই লোকটার বিবি তার সন্তানেই তার পেটে নিল না ভিন্ন পুরুষের সন্তান পেটে নিল, এটার কোনো গ্যারান্টি এই দুনিয়াতে নাই, নাকি মনে করেন? যেখানে বিবি ভিন্ন পুরুষের সাথেও গোপনে গোপনে সম্পর্ক রাখার আশঙ্কা আছে, সেখানে শুধু স্বামীর সন্তান ফেটে নিল না ভিন্ন পুরুষের সন্তান ফেটে নিল, এই ব্যাপারেও এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। কিন্তু হাদিস শরীফে রসুল বলে দিয়েছেন, যার বিবি সন্তান তার গণ্য হবে। যদি এই নারীটা গোপনে ভিন্নখান থেকে সন্তান গ্রহণ করে তাকে আর ধরা পড়ে, তাহলে তার শাস্তি বহন করতে হবে। আর যদি ভিন্ন জায়গার থেকে সন্তান গ্রহণ করে আর ধরা না পড়ে, তার বিচার কিয়ামতের দিনের জন্য বাকি থাকবে, কিন্তু দুনিয়াতে সন্তানটা তার স্বামীর বলে গণ্য হবে। এটা কি তার গ্যারান্টিযুক্ত সন্তান না ধারণা প্রসূত? এই ক্ষেত্রেও ধারণা মেনে নেওয়া ওয়াজিব। এই যে ধারণা, ধারণার কথাই মেনে নেওয়া ওয়াজিব। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে উদাহরণটা? ধারণার দ্বারাই সিদ্ধান্ত হয়েছে, গ্যারান্টি দিয়ে সিদ্ধান্ত হয়েছে না, ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু মেনে নেওয়া ওয়াজিব। হাদিস শরীফে রসুল যে কথাটা বলেছেন তার সার মর্মটা আমি আবারও বলি। একজনের ঘরে একজন বিবি আছে, এই বিবির বিরুদ্ধে যদি কেউ কথা উঠায় যে ভিন্ন পুরুষের সাথে খারাপ সম্পর্ক রাখে, প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারে, তাইলে তার এই অপবাদ গ্রহণযোগ্য হবে না। তাহলে ফাঁকি দিয়া, স্বামীকে ফাঁকি দিয়া, সমাজকে ফাঁকি দিয়া, সাক্ষীকে ফাঁকি দিয়া যদি নারীটা ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক রাখে, তাইলে তো এই নারীর পেটের সন্তান স্বামীর নাও হইতে পারে। কিন্তু স্বামীর কি না স্বামীর না, এই ব্যাপারে তো গ্যারান্টি নেই। এখন আমরা করব কি, একটা তো মানতে হবে। আল্লাহ রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত ভিন্ন পুরুষের সম্পর্ক প্রমাণ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত ভিন্ন পুরুষ থেকে সন্তান নিয়ে থাকলেও এটা স্বামীর সন্তান মানতে হবে। বুঝাতে পারলাম? গ্যারান্টিযুক্তই স্বামীর সন্তান না ধারণা ভিত্তিক? এই ক্ষেত্রেও ধারণা ভিত্তিক সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব। এই ক্ষেত্রেও ধারণা ভিত্তিক সিদ্ধান্তই মেনে নেওয়া। যদি নারীটা খেয়ানত করে তাকে, দুনিয়াবাসীর ওয়াজানায় নারীটা যদি স্বামীর ঘরে থেকে ভিন্ন খাত থেকে কোনো সন্তান পেটে নিয়ে থাকে, সাক্ষীর দ্বারা প্রমাণ হলে আদালতে তার শাস্তি হয়ে যাবে। আর সাক্ষীর দ্বারা যদি প্রমাণও না হয়, তার এই অসতী নারীটার বিচার কিয়ামতের দিনের জন্য বাকি থাকবে, কিন্তু দুনিয়াতে সন্তানটা স্বামীর। এটা ধারণা ভিত্তিক মেনে নিতে হবে, স্বামীকে মেনে নিতে হবে। হয়তো তোমার প্রমাণ করতে হবে সন্তান আমার নয়, আর প্রমাণ করতে না পারলে সম্ভাবনা ভিন্ন পুরুষের সন্তান হওয়ার সত্ত্বেও মেনে নিতে হবে এটা তোমার সন্তান। বলুন, গ্যারান্টির ভিত্তিতেই মেনে নিতে হবে না ধারণার ভিত্তিতেই মেনে নিতে হবে? এমন ক্ষেত্রেও ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব। সুতরাং যারা বলে ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত মানি না, গ্যারান্টিযুক্ত ভিত্তিক সিদ্ধান্ত মানি, এদের সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্তই এরা নিতে পারবে না। মজহাবের ব্যাপারটা এরকম, একজন মুস্তাহিদ একরকম সমাধান বের করলেন, আর একজন মুস্তাহিদ আরেক রকম সমাধান বের করলেন। রাসূল বলেন, কোনটা সঠিক আর কোনটা বেঠিক হতেই পারে, একজন একটা সঠিক হতে পারে, একজনটা বেঠিক হতে পারে। কোনটা সঠিক সেটা উদ্ধার করার ক্ষমতা যেহেতু কোনো মানুষের নাই, কাজী আল্লাহর রাসূল বলেন, সঠিক সিদ্ধান্ত যিনি বের করলেন তিনিও সব পাবেন, বেঠিক সিদ্ধান্ত যিনি বের করলেন তিনিও সব পাবেন। এই জন্য মজহাব অনুসরণের বেলায় কোনো মজহাব পালনে গুণা নাই, সব মজহাব পালনেই সব সমস্যায় পড়বে যারা মজহাব মানবে না। কারণ রাসূল বলেছেন, ইজাজতাহাদাল হাকিম, সিদ্ধান্ত দাতা যদি ইস্তেহাত করে সিদ্ধান্ত দিয়ে দেখেন, সঠিক হলেও সব বেঠিক হলে সব, তাহলে সিদ্ধান্ত দাতা ইস্তেহাদের মাধ্যমে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিলে ভিন্ন ভিন্ন মজহাব হয়। রাসূল বলেন, সবটার দি সব আছে, তুমি যদি মজহাব মানোই না আর এদিক দিয়ে তুমি ইস্তেহাদও জানো না, তুমি যেটা সিদ্ধান্ত দিবে সেটাই বল, যেটা সিদ্ধান্ত দিবে সেটাই বল। এর উদাহরণ দেখুন, তিন ক্ষেত্রে ইস্তেহাদ করে সমাধান বের করতে হয়, তিন ক্ষেত্রে। এক নম্বর, যে এই বিষয়ের সমাধান কোরআন হাদিসে না পাওয়া যায়। দুই নম্বর, কোরআন হাদিসে পাওয়া যায় কিন্তু অস্পষ্ট। সিদ্ধান্ত কোরআন হাদিসে পাওয়া যায় কিন্তু অস্পষ্ট। তিন নম্বর, সিদ্ধান্ত সুস্পষ্টই পাওয়া যায় কিন্তু একটা আরেকটার বিপরীত। এই তিন ক্ষেত্রে পরিষ্কার সিদ্ধান্ত ইস্তেহাদের মাধ্যমে বের করতে হয়। মজাবের ইমামগণ বের করবেন, বলুন কত ক্ষেত্রে? এক নম্বর, কোরআন হাদিসে পাওয়া না গেলে। দুই নম্বর, পাওয়া যাওয়ার পরেও যদি অস্পষ্ট হয়। তিন নম্বর, অস্পষ্ট নয়, সুস্পষ্ট সমাধানেই কোরআন হাদিসে পাওয়া যায় কিন্তু একটা আরেকটার বিপরীত। এখন কোনটা করব? এমন তিন ক্ষেত্রে মুস্তাহিদগণ ইস্তেহাদ করে সমাধান বের করেন। বের করার জন্য আল্লাহ আদেশ করেছেন, বের করার জন্য রাসূল শিক্ষা দিয়েছেন। বের করতে গিয়া সবাই সঠিক সিদ্ধান্ত বের করতে পারেন না, কারো সিদ্ধান্ত বেঠিক হয়। তাহলে শুধু সঠিকটার মধ্যে সব আছে না বেঠিকটার মধ্যেও সব আছে? কেন, কোনটা সঠিক এটা জানা কোনো মানুষের ক্ষমতার বাইরে, কোনো মানুষের ক্ষমতায় নাই কোনটা সঠিক। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সঠিকটার জন্য সওয়াব নির্ধারণ করা হয়েছে, বেঠিকটার জন্য সওয়াব নির্ধারণ করা হয়েছে। এর একটা উদাহরণ দেখুন, কোনো কোনো হাদিসে ইমাম সাহেব যখন নামাজে জুরে কেরাত পড়েন, সুরায়ে ফাতেহা শেষ করলে পরে আমিন বলা সুন্নত রসুলের হাদিসের দ্বারা সুপ্রমাণিত। আমার জানা মতো সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা এটা সুন্নত মনে করে এবং সুন্নত মনেই পালন করে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আমিন বলা সুন্নত, ইমাম সাহেব সুরায়ে ফাতেহা পরে শেষ করলে পরে মুক্তাদিদের আমিন বলা সুন্নত, এতে কোনো মুসলমানের মধ্যে কোনো মজাবের মধ্যে একতলাফ নাই, দ্বিমত নাই। মজহাবের ইমামগণের মধ্যে দ্বিমত আছে এইটা নিয়ে যে আমিন আসতে বলা বেশি সওয়াব না জুরে বলা বেশি সওয়াব, এটা নিয়ে। আমিন বলা যে সুন্নত এটা সুস্পষ্টভাবে রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত, এটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই জন্য ইমামগণের মধ্যে এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। কিন্তু আমিনটা জুরে বলবো না আসতে বলবো এটা নিয়ে হানাফি মজাবে আর শাফি মজাবে ইখতিলাফ আছে। ইখতিলাফ কেন হইলো? কারণ কোনো হাদিসে আমিন জুরে বলার কথাও আছে, কোনো হাদিসে আমিন আসতে বলার কথা আছে, সুস্পষ্ট সমাধান কিন্তু একটা আরেকটার বিপরীত। বুঝতে পারতেছেন? হাদিসে আমিন জুরে বলার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে, আমিন আসতে বলার কথা সুস্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু জুরে আর আসতে কি একটা আরেকটার সাপোর্টার না একটা আরেকটার এগেনিস্টে যায়, বিপরীত? এমন ক্ষেত্রে পরিষ্কার সমাধান কে বের করবেন? মুস্তাহিদগণ ইস্তেহাদ করে বের করবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সমাধান বের করেছেন, আমিন আসতে বলা সুন্নত, আমিন বলা তো সুন্নত আছেই, জুরে বললেও আমিন বলার সুন্নতের সব পাইবেন, আসতে বললেও আমিন বলার সুন্নতের সব পাইবেন, কিন্তু আসতে বললে আসতে বলার আর একটা সব পাইবেন। এটা ইমাম আবু হানিফার মজহাব। ইমাম শাফিঈর মজহাব হলো আমিন বলার এক সুন্নত, জুরে বলার আর এক সুন্নত, জুরে বললে আমিন বলার সুন্নত পাইবেন, জুরে বলার সুন্নত সুন্নতের সব পাইবেন। তাহলে আসতে বলা সুন্নত হানাফি মজাবে, জুরে বলা সুন্নত শাফি মজাবে। এখন দুই মজাবে দুই সিদ্ধান্ত দেওয়া হইল, দুটোই সঠিক না কোনো একটা বেঠিক হতে পারে? যদি দুইটা সঠিক ধরে নেন তাইলে কোনো কথা নাই, আর যদি আপনি মনে করেন কোনো একটা বেঠিকও হতে পারে, আমি আপাতত ধরে নিলাম হানাফি মজাবের সিদ্ধান্তটা সঠিক, তাহলে শাফি মজাবের সিদ্ধান্তটা হবে বেঠিক। যদি কেউ ধরে নেন শাফি মজাবের সিদ্ধান্তটা সঠিক, তাহলে হানাফি মজাবের সিদ্ধান্তটা হবে বেঠিক। বখারী শরীফের হাদিস কি বুঝলেন? মুস্তাহিদগণ সঠিক বেঠিক সিদ্ধান্ত যেটাই দেন না কেন কোনটার মধ্যে গুণা আছে? না দুটোটাতেই সব। সুতরাং যারা হানাফি মজাব মতো আমিন আসতে বলেন তারাও সব পাবেন, যারা শাফি মজাব মতো আমিন জুড়ে বলেন তারাও সব পাবেন, কিন্তু যারা বলেন হানাফি মজাবও মানি না শাফি মজাবও মানি না, আপনি আসতে আমিন বললেও জব দিতে হবে, জুড়ে আমিন বলার হাদিস মানলেন না কেন? জুড়ে আমিন বললেও জব দিতে হবে, আসতে আমিন বলার হাদিস মানলেন না কেন? সমস্যার সম্মুখীন হইল মজাবওয়ালারা না লা মজাবওয়ালারা? লা মজাবের জন্য সমস্যা, মজাবের জন্য কোনো সমস্যা নাই। কথা পরিষ্কার হইল কিনা দেখুন। এবার ফাঁকি দিয়ে আপনারা একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার জবাব ফাঁকি দিয়েই দিয়া দিই। এই যে ভিডিও করা হতে হইতেছে আজকের অনুষ্ঠান, আমি অনেক সময় ভিডিও করার বিরোধিতা করে থাকি। রং তামাশার জন্য ভিডিও করা জায়েজ নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা ব্যতিক্রম হইলে পরে একজন মানুষের মান ইজ্জত থাকা না থাকা নির্ভর করে, এমন বিষয়ের প্রমাণ দাঁড় করাবার জন্য ভিডিও করা জায়েজ হয়। আজকে যে সমস্ত কথা বলতেছি এই সমস্ত কথা নিয়ে সমাজে অনেকেই আমার বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ দিয়া থাকে। কাজে আমি কি বললাম কি বললাম না এটা আপনাদেরকে আমি তালাশ করে নিয়ে তাদের সামনে সাক্ষী হিসাবে পেশ করতে পারবো না। এই ভিডিওটা আমার সাক্ষী হয়ে থাকবে যে আমি এই বলছি এই বলি নেই, এটা আমার সাক্ষী। এই জন্য আমি আমি বলি অনুমতি দিয়েছি ভিডিও করার, কারণ এই কথাগুলি আমার সাক্ষী হবে। আপনাদেরকে আমি যখন যেই দেশের মুসলমানে ওই আমার বিরুদ্ধে অভিযোগ দিবে যে আপনি এই কথা বলেছেন, আমি যখন বলবো বলি নাই তখন ওই সাক্ষীর দরকার হবে। আমি ব্রিটেন আসতে পারবো না আপনাদেরকে সাক্ষী নেওয়ার জন্য। এই এই এই রেকর্ড আমার সাক্ষী হবে যে আমি এই কথা বলেছি ওই কথা বলি নাই। এইভাবে আমার কিছু ভাইয়েরা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, হারাম শরীফে যে আমিন জুড়ে বলা হয় আমি সেটাকে ফেতনা বলেছি, মিথ্যা কথা, আমার রেকর্ড আছে, এইভাবে আমি অনুমতি দিয়ে রেকর্ড করেছি। হারাম শরীফে যে আমিন জুড়ে বলা হয় এটাকে আমি ফেতনা বলি নাই। আজকের বক্তব্যে কি বুঝলেন, আমিন জুড়ে বলাও শাফি মজাবে আছে কিনা, আমিন আসতে বলাও হানাফি মজাবে আছে কিনা, কোনো একটা মজাবে যেই কথা আছে এটার কি ফেতনা বলতে পারে কোনো আলেম? হইতেই পারে না। কিন্তু একদল ভাই ইন্টারনেটে দিয়া দিছে আমি বলে হারাম শরীফের জুড়ে আমিন বলাকে ফেতনা বলেছি, এটা কি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ নয়? তার বিরুদ্ধে আমি কিসের দ্বারা জবাব দিব? আমি কি কোন দেশের শ্রোতাদেরকে নিয়ে সাক্ষী পেশ করব? এই এই ভিডিও রেকর্ড হবে আমার সাক্ষী, কথাটা বুঝলেন কি না? এটা গেল আপনাদের ফাঁকি দিয়ে এক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাব দিলাম। এই রকম জটিল ব্যাপারের সাক্ষীর জন্য সমাধানের জন্য ভিডিও করা যেতে পারে। খাম খেয়ালি করে রং তামাশার জন্য, শখে মনের স্বাদে আনন্দ করার জন্য, বিলাসিতা করার জন্য ভিডিও করা জায়েজ নয়। ক্লিয়ার হইল? এবার মূল আলোচনার দিকে যাই। যেহেতু হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, আস্তে বলার কথাও আছে, জুড়ে বলার হাদিস আমল করলে আস্তে বলার হাদিস আমল হয় না। আস্তে আমিন বললে জুড়ে আমিন বলার হাদিসটা আমল হয় না। তাহলে সব হাদিস কেমনে আমল করব? একটা হাদিস আমল করলে আর একটা হাদিসের কি জবাব দেব, একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদেরকে শোনাই। হযরত ওয়াইল নামের একজন সাহাবি আছেন, প্রসিদ্ধ সাহাবি, ইয়ামান দেশের বাসিন্দা ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল তাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একটা না 20 দিন, যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজে নামাজ শিখতে পারেন। ওয়াইল নামের সাহাবি নিজেই বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একটা না 20 দিন পর্যন্ত, যেন আমি রাসূলের নামাজ দেখে দেখে নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। এই 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন আমার মতো একজন নৌ মুসলিমকে একথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। এই 3 নামাজ ছাড়া বাকি সমস্ত নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, এই জন্য যে আমিন আসতে বলা সওয়াবের কাজ। একই হাদিসে 2 কথাই আছে, এটা আগাগুড়া হাদিস। প্রথম অংশে আছে রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন, হাদিসের শেষ অংশে আছে বাকি সব নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। যে হাত যে সাহাবি রাসূলের কাছ থেকে আমিন বলা শিখলেন এবং এই হাদিস উম্মতের সামনে পেশ করলেন, তিনি নিজেই বলেন 3 নামাজে যে রাসূল আমাকে সাথে নিয়ে আমিন জুড়ে বললেন, এখান থেকে আমি বুঝতে পেরেছি 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। জুড়ে বলা বেশি সুন্নত হওয়ার, বেশি সওয়াব হওয়ার কারণে নয়, জুড়ে আমিন বলতে হয় কথাটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমিন জুড়ে বলেছেন মাত্র 3 নামাজে। আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলার সওয়াব বেশি এই কারণে। রাসূলের কাছ থেকে আমিন বলা শিখলেন কোন সাহাবি? ওয়াইল। এই সাহাবির বর্ণিত হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, আস্তে বলার কথাও আছে, আমিন জুড়ে বলার কারণও উল্লেখ আছে, আস্তে বলার কারণও উল্লেখ আছে। এই কারণে ওয়াইল নিজেই বলেন আমার মজহাব আমিন আস্তে বলা সওয়াবের কাজ। ইমাম আবু হানিফাও বলেন যে সাহাবি আমিন জুড়ে বলা আস্তে বলা দুনো কথা হাদিসে বলেছেন, জুড়ে বলার কারণ বলে দিয়েছেন, এই কারণের দ্বারা জুড়ে বলায় সওয়াব বেশি হতে পারে না। আমিন আসতে বলার কারণ সাহাবি বলে দিয়েছেন, এইটাই আমার মজহাবের মূল ভিত্তি যে আমিন আসতে বলা বেশি সুন্নত। কথা বুঝলেন কিনা দেখুন। আমরা যারা হানাফি মজাবের ফলোয়ার, আমরা যদি ভিন্ন মজাবের তারা জুড়ে বলাকে বেশি সওয়াব মনে করে, ওইটার দেখা দেখি আমিও যদি জুড়ে বলা শুরু করি, আমার কি মজহব অনুসরণ বাকি রইল, মুস্তাহিদ ইমামগণের ফলোয়ার রইলাম না, আমি মন গড়া নমাজ পড়া শুরু করে দিলাম। এই মন গড়া নমাজকে আমি ফেতনা বলেছি। নমাজ মন গড়া পড়বো কেন? হয়তো হানাফি মজাবের ব্যাখ্যা মতো নমাজ পড়বো, না হয় সাফি মজাবের ব্যাখ্যা মতো নমাজ পড়বো। না মানলাম হানাফি মজাবের ব্যাখ্যা, না মানলাম সাফি মজাবের ব্যাখ্যা, তাহলে তো আমি হাদিসকে মন গড়াভাবে ব্যবহার করা শুরু করে দিলাম। রসুলের হাদিস মন গড়াভাবে ব্যবহার করা যাবে না, আল্লাহর কোরআন মন গড়াভাবে ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে হয়তো উম্মতের ইজমা সম্মতভাবে, আর না হয় মুস্তাহিদগণের সিদ্ধান্ত মতো। এ ব্যাপারে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটা বিশেষ প্রয়োজনে সাহাবায়ে কেরামদেরকে একটা একরকমের বিয়ার অনুমতি দিয়েছিলেন। এটাকে হাদিসের ভাষায় নিকাহে মুতা বলা হয়, বাংলায় বলা হয় সাময়িক বিয়া। তার ব্যাখ্যা হইল, একটা পুরুষ একটা নারীকে একটা সময়ের জন্য বিয়া করবে, বলবে এত টাকায় তোমাকে এতদিন এত সময়ের জন্য বিয়া করলাম। আরও পরিষ্কারভাবে আমি উদাহরণ দিয়ে বলতে চাই, একটা পুরুষ একটা নারীকে বলল যে আমি আজ রাতের জন্য তোমাকে 500 টাকায় বিয়া করলাম। রসুল এটারে অনুমতি দিয়েছেন, সহিহ হাদিসে আছে। রাসুল এমন বিয়াকে অনুমতি দিয়েছেন, সহিহ হাদিসে আছে। এই হাদিসটা, এই হাদিসের সমর্থনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনি বলেন হ্যাঁ, যেহেতু এই রকম কিছু সময়ের জন্য কিছু টাকায় একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করবে, এটা যেহেতু রসুল অনুমতি দিয়েছেন, সুতরাং এটা হালাল। ইবনে আব্বাস ঘোষণা দিয়েছেন বিয়াটা হালাল, রসুল অনুমতি দিয়েছেন, হাদিসটা সহি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিধানটা কিছুদিনের জন্য একটা বিশেষ প্রয়োজনে ছিল। প্রয়োজন যখন ফুরাইয়া গেল, কিছুদিন যখন পার হইয়া গেল, তখন রসুলের পক্ষ থেকে এই বিধান রহিত বলে ঘোষণা করা হয়েছে, যে সমস্ত মুসলমানেরা তোমরা এই বিধান রহিত বলে ঘোষণা করা হয়েছে জানো না, আমি উমর ঘোষণা করে দিলাম, আজকের থেকে যদি কেউ এইভাবে বিয়া করো আমি তোমাকে জিনার শাস্তি দেব। এখন আপনি যদি বলেন আমি হাদিস মতো আমল করছি, 500 টাকা হাই দেয় একটা নারী বিয়া করছি, সহি হাদিসে আছে, অসুবিধা কি? এটা কি হাদিস আমল হইল না মন গড়াভাবে হাদিসের ব্যবহার হইল? বর্তমান সমাজে রসুলের হাদিসের দোহাই দিয়া এইভাবে মন গড়া ব্যবহার চলছে। আমি কি কোরআনকে আমার মন গড়াভাবে ব্যবহার করতেছি? রসুলের হাদিসকে কি আমার মন গড়াভাবে ব্যবহার করতেছি? না সব পাওয়ার পদ্ধতিতে ব্যবহার করতেছি? এটা জানার একমাত্র ব্যবস্থা হইল, তুমি নিজে নিজে কোরআন বুঝার ফন্ডিতি করবে না, তুমি নিজে নিজে হাদিস বুঝার ফন্ডিতি করবে না। কোরআন হাদিস তোমার চেয়ে বেশি বুঝেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলহি, তারা যে যেইভাবে সিদ্ধান্ত দিয়েছেন, তুমি যার ফলোয়ার হবে তার ব্যাখ্যা মতো তুমি কোরআন আমল করবে, তার ব্যাখ্যা মতো তুমি হাদিস আমল করবে। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এবার বলুন, মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন সমাধান হলে সব সমাধানই সঠিক হয় না কোনো সমাধান বেঠিকও হতে পারে? বেঠিকটার মধ্যে গুণা আছে না? সব আছে। কেন? কারণ এখানে সঠিকটা উদ্ধার করা বন্দার ক্ষমতায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, যেই কাজের ক্ষমতা নাই তোমার এই কাজের হুকুম আমি করি না। যেহেতু সঠিকটা উদ্ধার করার ক্ষমতা নাই বন্দার, এই জন্য সঠিক মতে আমল করতে হবে এমন বলা আল্লাহর বিধানই না। এই জন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তুমি সঠিক সিদ্ধান্ত নিলে সওয়াবের অধিকারী, তুমি বেঠিক সিদ্ধান্তের অধিকারী হলে সওয়াব অধিকারী। আবু হানিফা যদি আমি নাস্তে বলার সিদ্ধান্ত সঠিক দিয়া থাকেন, এই মজাবে সওয়াব আছে। ইমাম শাফিঈ যদি জুড়ে আমিন বলার সিদ্ধান্ত বেঠিক দিয়ে থাকেন, বুখারীর হাদিস বুঝা থাকলে এবার বলুন ইমাম শাফির সিদ্ধান্ত পালন করলে কি হবে? মজহাবকে তামসা বানাইলে না সঠিক ফলোয়ার হইলে? তো মজহাবরে তামসা বানাইলে কি হইব? মজহাবরে তামসা বানাইলে তোমার ধর্ম পালনটা একটা তামসা হয়ে যাবে, মজহাবকে তামসা বানানো যাবে না। এই জন্য চার মজাবের ইমামদের আমলে সিদ্ধান্ত হয়ে গেছে যে সুবিধাবাদী মুসলমান হইও না, অমুক অমুক মজাব অমুক মশালা অমুক ইমামের মজাব থেকে নিলে আমার সুবিধা হয়, তমুক মশালা তমুক ইমামের মজাব থেকে নিলে সুবিধা হয়। এ আসলেই ধর্ম পালন করে না, এ আসলেই সুবিধাবাদী, এ কোরআন হাদিসকে মন গড়াভাবে ব্যবহার করতে চায়। এই কারণে এখন আমরা যদি হানাফি মজাবের ফলোয়ার হইয়া থাকি, এখন বলুন হানাফি মজাবের সিদ্ধান্ত কি? আমিন জুড়ে বললে বেশি সওয়াব না আসতে বললে বেশি সওয়াব? তা আমি আরেকজনের দেখা দেখি আমিন জুড়ে বললে আমি কি সত্যই শরীয়তের বিধান পালন করলাম, না শরীয়তের বিধানকে সুবিধাবাদী তামসা বানাইলাম? দিনকে নিয়ে, নবীর দিনকে নিয়ে তামসা করবেন না, শরীয়তের বিধানকে নিয়ে তামাশা করবেন না। বেঠিক সিদ্ধান্ত যে হইতে পারে এর একটা উদাহরণ শুনুন। যারা প্রশ্ন করে যে হানাফি মজাবের সিদ্ধান্তটা সঠিক হইয়া থাকলে সাফি মজাবের সিদ্ধান্তটা বেঠিক হবে, বেঠিক সিদ্ধান্তে আবার সব হয় কিভাবে, এটা তো ভুল, ভুলের মধ্যে তো গুণাই থাকে, এরকম যুক্তিও অনেকে দিয়া থাকেন। এই যুক্তির জবাবে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বদরের যুদ্ধে 950 সন্ত্রাসী মুসলমানদেরকে পৃথিবীর মাটির থেকে মুছে ফেলার জন্য গেল। মক্কার থেকে 950 সন্ত্রাসী নেতা আবু জাহাল, অস্ত্রধারী 950 সন্ত্রাসীকে নিয়ে মদিনার মুসলমানদের উপর হামলা করার জন্য রওনা হইল। মদিনার কাছাকাছি বদর নামক স্থানে আল্লাহর রাসুল মাত্র 313 জন নিরীহ প্রায় নিরস্ত্র সাহাবিকে নিয়ে মোকাবেলার জন্য রওনা হইলেন। দুনুফক্ক মুখামুখি হইল বদর নামক প্রান্তরে। রসুলের পক্ষে 313 জন নিরীহ প্রায় নিরস্ত্র পদাতিক, যানবাহনও নাই, উটও নাই, গুড়াও নাই বেশিরভাগের। আর আবু জাহালের পক্ষে 950, এদিক দিয়ে 313, এদিক দিয়ে 950, এরা প্রত্যেকের সাথে বাহন ছিল, উট ছিল, গুড়া ছিল এবং যুদ্ধের হাতিয়ার ছিল। সাহাবায়ে কেরামের অধিকাংশের সাথে যুদ্ধের হাতিয়ারও ছিল না, সোয়ারিও ছিল না, খালি হাতে পায়ে হাতিয়ার আনা হইলেন এদের মোকাবেলার জন্য। অবস্থাটা বুঝতে পারছেন? এটা হইল বদরের যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে গায়েবী সাহায্য করলেন, মুসলমানেরা সন্ত্রাসী বাহিনীর উপর জয়ী হইলেন, 70 সন্ত্রাসী মুসলমানদের হাতে নিহত হইল, আরও 70 সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। 70 বন্দী সন্ত্রাসীকে সাথে নিয়ে রসুল মদিনায় গেলেন, গিয়া এদেরকে বন্দি করে রাখলেন এবং একদল সাহাবায়ে কেরামকে নিযুক্ত করলেন এদেরকে পাহারা দেওয়ার জন্য। রাসুল পাহারাদার সাহাবিদেরকে বলে দিলেন, এরা যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল ততক্ষণ পর্যন্ত আমাদের দুশ্মন ছিল, বন্দি হয়ে এখন আমাদের হাতে আসার পরে এখন আমাদের মেহমান। এইরকম যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধবন্দীদের ক্ষেত্রে এমন দয়া মায়া দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা জগতের আর কোথাও পাবেন না। কথা বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে পেরেছেন? কি ঘোষণা দিলেন? হে সাহাবীরা, এদেরকে যে তোমরা ভাড়া দিবে যুদ্ধের ময়দানে, যতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল ততক্ষণ তারা আমাদের শত্রু ছিল, এখন আমাদের হাতে বন্দী, এখন অসহায়, এখন আর শত্রু নয়, এখন আমাদের মেহমান, এদের সাথে মেহমানের মতো ব্যবহার করবে। সাহাবাদেরকে আল্লাহ রসুল এই নির্দেশ দেওয়ার কারণে পাহারাদার সাহাবাগণ অভাব অনটনের কারণে রুটি খাইবার জন্য পাইতেন না, জোগাড় করতে পারতেন না, একটা দুইটা খেজুর খেয়ে নিজেরা জীবন যাপন করতেন ওই যুদ্ধবন্দীদের পাহারাদার সাহাবারা। আর কষ্টমষ্ট করে রুটি আর গোশত যা জোগাড় করতে পারতেন তা ওই যুদ্ধবন্দীদেরকে খাওয়াইতেন, নিজেরা একটা দুইটা খেজুর খেয়ে দিন রাত কাটাইতেন আর যুদ্ধবন্দীদেরকে কষ্ট করে গুস রুটি জোগাড় করে খাওয়াইতেন। যুদ্ধবন্দীদের সাথে এমন দয়ার ব্যবহার ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম শিক্ষা দেয়, একমাত্র ইসলামের নবী শিক্ষা দেয়। ইসলাম ধর্ম থেকে দূরে সরে গেলে, ইসলামের নবীর আদর্শ ছেড়ে দিলে দুনিয়াতে কোথাও যুদ্ধবন্দীদের মতো অসহায়দের সাথে এই রকম সদ্ব্যবহারের এক্সাম্পল পাবেন না পৃথিবীর ইতিহাসে কোথাও। এরপর এই যুদ্ধবন্দীদেরকে কি করা যায়? এদেরকে হত্যা করে ফেলা হবে না এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে? এই ব্যাপারে রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। এই পরামর্শ সভায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, পরামর্শ সভায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। পরের কথাটা একটু পরে বলি, এর আগে জিজ্ঞাসা করি, পরামর্শ কইরা গবেষণা কইরা সিদ্ধান্ত নিতে হয় আল্লাহর ওহির মধ্যে ফয়সলা পাওয়া গেলে না? না ভাইলে, এদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সলা রসুলের কাছে আসে নাই, এই জন্য ফয়সলা নেওয়ার জন্য রসুল পরামর্শে বসলেন। পরামর্শে বসার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতামত ব্যক্ত করলেন, এরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামকে চিরকালের জন্য মুছে ফেলার উদ্দেশ্যে, মুসলমানদেরকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার উদ্দেশ্যে মক্কা থেকে এসেছিল, এমন শত্রুকে হাতে পেয়ে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। কার মতামত? হযরত উমরের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, এরা যদিও শত্রু ছিল, এখন এদের হাতে ক্ষমতা নাই, এরা আমাদের হাতে বন্দী হইয়া যথেষ্ট শিক্ষা পাইছে। একটা শিক্ষা পাইছে যে মুসলমানের বিরুদ্ধে ইচ্ছামতো লড়াই করতে গেলে লড়াই করা যায় না, আর একটা শিক্ষা পাইছে যে ইসলামের আদর্শ সারা দুনিয়ার মধ্যে এক নম্বর একটা আইডিয়াল। কাজী এদেরকে এখন ছেড়ে দিলে আর কোনোদিন আমাদের দুশ্মনী করবে না, এরা হয়তো মুসলমানও হয়ে যেতে পারে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে, তাই এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়াই আমি মনে করি ভালো। উমরে দিলেন এক পরামর্শ, আবু বকর দিলেন এর বিপরীত পরামর্শ, কথাটা বুঝলেন? এবার রাসূল কার পরামর্শ গ্রহণ করবেন এটা নিয়ে করলেন ইস্তেহাদ। ইস্তেহাদ কোন বিষয়ে করতে হয়? যে বিষয়ের সমাধান আল্লাহর কাছ থেকে আসেনি, আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে সমাধান দিয়া দিতে পারতেন, আল্লাহ নীরব নীরব রইলেন, কোনো সমাধান রসুলের কাছে পাঠাইলেন না। বলুন এই মুহূর্তে আল্লাহর রসুলের আল্লাহর পক্ষ থেকে একটা সমাধান পাওয়ার দরকার ছিল কিনা? যদি আল্লাহর পক্ষ থেকে সমাধান পাইতেন তাইলে কি পরামর্শ নিতে হইতো? আল্লাহর পক্ষ থেকে সমাধান আসে না, আল্লাহ কি ইচ্ছা করলে সমাধানটা দিয়া দিতে পারতেন না, কিন্তু আল্লাহ সমাধান না দিয়ে চুপ রইলেন। কেন? ইস্তেহাদ করে সমাধান নিলে সমাধানটা যদি বেঠিক হয় তবুও যে সওয়াব হবে এই আদর্শ এই দৃষ্টান্ত স্থাপনের জন্য। আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সমাধান দিচ্ছেন না, রাসূল আল্লাহর কাছ থেকে সমাধান না পেয়ে বাধ্য হইলেন পরামর্শে বসতে, একরকম পরামর্শ পাইলেন না, উল্টা পাল্টা দুইটা পরামর্শ পাইলেন। উমরের পরামর্শ হইল হত্যা করা হোক, আবু বকরের পরামর্শ হইল বিমুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। রাসূলে করিম সুসলাম কার পরামর্শ গ্রহণ করবেন এই ব্যাপারে করলেন ইস্তেহাদ। বুঝে আসছে ইস্তেহাদ? ইস্তেহাদ, ইস্তেহাদের মাধ্যমে রাসূল সিদ্ধান্ত নিলেন আবু বকরের পরামর্শটাই গ্রহণ করা ভালো মনে করি। সঠিক না বেঠিকও হতে পারে, ইস্তেহাদ করে যে সিদ্ধান্ত নেওয়া হয় এটা বেঠিকও হতে পারে, কিন্তু তাতে গুণা নাই, আছে সব। আবু বকরের পরামর্শ নিলেন রাসূল ইস্তেহাদ করে, আবু বকরের পরামর্শ নিয়া বদরের 70 জন যুদ্ধবন্দীর কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদের সবাইকে মুক্ত করে দিলেন। পরবর্তীতে এইবার আল্লাহ আর নীরব রইলেন না, ফয়সলা হওয়ার পরে আল্লাহ নীরব রইলেন না, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন, নবী এই সমস্ত শত্রুদেরকে আপনার কাবুতে পেয়ে ছেড়ে দেওয়াটা ঠিক হয় নাই। বলেন নবী সিদ্ধান্ত নিয়েছিলেন ওহির মাধ্যমে না ইস্তেহাদের মাধ্যমে? সিদ্ধান্তটা সঠিক হয়েছিল না আল্লাহ বলেন সঠিক হয় নাই? তাহলে নবী এই বেঠিক সিদ্ধান্ত নিয়ে কি পরিমাণ গুনাহ করলেন না? সব ওই তাহলে আমিন বলার বেলায় ইমাম শাফির সিদ্ধান্তটা যদি বেঠিক হয়ে থাকে তাহলে কি পরিমাণ গুনাহ হবে? দেখুন আমরা মজহাব কিভাবে শিখতে পারি রসুলের হাদিস থেকে। যেমনভাবে মজহাবের ইমামগণ ইস্তেহাদ করে সিদ্ধান্ত নিলে বেঠিক হতে পারে কিন্তু তাতে কোনো সওয়াব ছাড়া গুনাহ নাই, এই দৃষ্টান্তটা আল্লাহ কেমনভাবে নীরব থেকে রাসূলের মাধ্যমে প্রতিষ্ঠা করলেন। ইস্তেহাদের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ কিছু বলেন না, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরে এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে মুক্ত করে দিয়া দেওয়ার পরে এইবার আল্লাহ কথা বলা শুরু করলেন। ঘটনা কি? আল্লাহ আগে বলতে পারছিলেন না, কেন বললেন না? ইস্তেহাদের মাধ্যমে সিদ্ধান্ত নিলে যে বেঠিকও হতে পারে আর বেঠিক হলেও যে সওয়াব হয় এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীর সাথে এই কাজটা করছেন। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? নবীয়ে সিদ্ধান্ত নিয়ে গেলেন, সিদ্ধান্ত কার্যকর হইয়া গেল, এইবার আল্লাহ বলেন আপনার সিদ্ধান্তটা সঠিক হইল না। মা কান আলী নবীন আইয়াকুন আলাহু আসরা, আয়াত আয়াত আছে, এই আয়াতটা আল্লাহ নাজিল করছেন, নবী আপনার জন্য এই সমস্ত দুশ্মনদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা সঠিক হইল না। আমি জিজ্ঞাসা করতে চাই, নবী যদি ইস্তেহাদ করে সিদ্ধান্ত নিলে পরে আল্লাহ বলেন সঠিক হইল না, বাস্তবতা আল্লাহ জানতেন গতিকে, আরো কেউ কি এই সমস্ত সিদ্ধান্তের কোনটা সঠিক কোনটা বেঠিক আরো কেউ আল্লাহ ছাড়া আর কি কেউ জানে? তাহলে এই সমস্ত ইস্তেহাদ ভিত্তিক সিদ্ধান্ত কি গ্যারান্টিযুক্ত না ধারণা ভিত্তিক? এমন ক্ষেত্রেও ধারণা ভিত্তিক সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব, এমন ক্ষেত্রেও ধারণা ভিত্তিক সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব। রাসুল যখন সিদ্ধান্ত দিলেন, ঘোষণা দিলেন এই সমস্ত যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, রায় সিদ্ধান্ত, পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল করার কারণে আমরা জানতে পারলাম যে সিদ্ধান্তটা ঠিক ছিল না। রাসুল যখন ঘোষণা দিলেন তখন তো আমাদের কারো জানা ছিল না, তখন কি এই রায় মেনে নিতে, মেনে নেওয়াটা মুসলমানদের ঐচ্ছিক ব্যাপার ছিল না, ওয়াজিব ছিল? তাহলে মুস্তাহিদের সিদ্ধান্ত বেঠিক হতে পারে, কিন্তু তোমরা যারা মুস্তাহিদ না তোমাদের জন্য মেনে নেওয়া ওয়াজিব। গ্যারান্টির ভিত্তিতে, ভিত্তিতে না ধারণার ভিত্তিতে, এই হইল আমাদের আয়াতের তফসিরের সাথে আমার আলোচনার সম্পর্ক। কথা বুঝলেন কিনা দেখুন। এবার আমরা আয়াতে যাই। আয়াতে আল্লাহ বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাদাজ-জন্নি ইসমুন। হে মুমিন মুসলমানেরা, অনেক ধারণার থেকে বিরত থাকো, সব ধারণার থেকে বিরত থাকো। বলেছেন না অনেক ধারণা? এরপরে বলেন ইসমুন, অনেক ধারণা আছে গুনা। সব ধারণা গুনা না কিছু ধারণা গুনা? সব ধারণার থেকে বিরত থাকবো না কিছু ধারণার থেকে বিরত থাকবো? কাজী এখন জানার দরকার কোন ধারণা ভিত্তিক সিদ্ধান্ত গুনা আর কোন ধারণা ভিত্তিক সিদ্ধান্ত সওয়াব, জানা দরকার। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন ধারণা ভিত্তিক সিদ্ধান্ত চার প্রকার। একটা হইল মেনে নেওয়া ওয়াজিব, ধারণা ভিত্তিক সিদ্ধান্ত কিন্তু মেনে নেওয়া ওয়াজিব। মুস্তাহিদ ইমামগণের সিদ্ধান্তটা প্রবল ধারণা ভিত্তিক সিদ্ধান্ত, যেমন ভাবে রসুলের বদরের যুদ্ধবন্দী সম্পর্কে সিদ্ধান্তটা ওহির মাধ্যমে সিদ্ধান্ত ছিল না, এটা রসুলের ইস্তেহাদগত সিদ্ধান্ত ছিল, যা বেঠিক হয়েছে আল্লাহ পরিষ্কার কুরআনের আয়াত নাযিল করে বলে দিলেন। কিন্তু রসুলের এই বেঠিক সিদ্ধান্তটাই মেনে নেওয়া সাহাবাদের জন্য মুস্তাহাব ছিল। কেমন সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব হইল? গ্যারান্টিযুক্ত সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব হইল না ধারণা ভিত্তিক সিদ্ধান্তই মেনে নেওয়া ওয়াজিব হইল? সিদ্ধান্ত বেঠিক, সিদ্ধান্ত ধারণা ভিত্তিক, কিন্তু মেনে নেওয়া সাহাবাদের জন্য ওয়াজিব ছিল। এই জন্য মজহাবগত একতলাফের মধ্যে যত সম্ভাবনাই থাকুক না কেন, মজহাবের অনুসারীদের জন্য মেনে নেওয়া ওয়াজিব। কথা বুঝলেন কিনা দেখুন। বাকি রইল রাসুলের সাথে আল্লাহর ওহির সম্পর্ক ছিল, আল্লাহ ওহি পাঠাইতেন রাসুলের কাছে। রাসুল ছাড়া, নবী রাসুল ছাড়া আর কারো সাথে আল্লাহর ওহির সম্পর্ক থাকে না। এই জন্য ইস্তেহাদ করতে গিয়া রাসুল বেঠিক সিদ্ধান্ত দেওয়ার কারণে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন সিদ্ধান্তটা সঠিক ছিল না। আবু হানিফার সাথেও আল্লাহর ওহির সম্পর্ক আছে, শাফির সাথেও আছে। কাজী আল্লাহ আর আবু হানিফাকে বলে দেবেন না যে আপনি আসতে বল আমিন বলার সিদ্ধান্ত সঠিক হলো না, এটা আল্লাহ আর বলবেন না। ইমাম শাফিকে আল্লাহ আর বলবেন না যে আপনার জুড়ে আমিন বলার সিদ্ধান্তটা সঠিক হয়নি, আল্লাহ বলবেন না। কেন? যার সাথে ওহির সম্পর্ক আছে তার ইস্তেহাদগত সিদ্ধান্ত সঠিক না বেঠিক আল্লাহ বলে দেন, যার সাথে আল্লাহর ওহির সম্পর্ক নাই তাকে আল্লাহ বলে দেন না। কাজী আবু হানিফার সিদ্ধান্ত সঠিক না শাফির সিদ্ধান্ত সঠিক, এটা এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই, উভয়টাই সম্ভাবনার উপর। এই জন্য আবু হানিফার ফলোয়ারদের উপর আবু হানিফার এই ধারণা ভিত্তিক সিদ্ধান্তই মেনে নেওয়া ওয়াজিব, শাফি মাজাবের ফলোয়ারদের উপর শাফি ইমাম শাফির ধারণা ভিত্তিক সিদ্ধান্তই মেনে নেওয়া ওয়াজিব। জি, আমি আশা করি আলোচনাটা একটু কঠিন হইলেও আমাদের বর্তমান সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়টা কিছুও যদি আপনারা বুঝতে পেরে থাকেন তবু আমি মনে করি আমার আলোচনা সার্থক। দুই নম্বর, আলোচ্য আয়াতের তফসিরের সাথে আমাদের এই বিষয়ের সম্পর্ক হইল কি না? সম্পর্ক হইল, ধারণা ভিত্তিক, এই সমস্ত ধারণা ভিত্তিক সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত। আরও তিন প্রকার ধারণা এর আলোচনা এই বছর বাকি রইল। কোন রকমের ধারণার সিদ্ধান্ত মেনে নেওয়া ওয়াজিব নয় মুস্তাহাব, কোন প্রকার ধারণার সিদ্ধান্ত মেনে নিলে অগুনা নাই, না নিলে অগুনা নাই, কোন প্রকার ধারণা ভিত্তিক সিদ্ধান্ত মেনে নিলে গুনাহ হবে, এই তিন প্রকারের আলোচনা এই আয়াতের তফসিরে ইনশাআল্লাহ আগামী বছর আবার সুযোগ হলে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানবাসীদের সমস্যাবলীর সমাধান দেওয়ার জন্য পাঠাইলেন। পাঠাবার সময় জিজ্ঞাসা করলেন, মুআজ তুমি ইয়ামানবাসীদের সমস্যাবলীর সমাধান কোথা থেকে দেবা? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, যেই বিষয় কোরআনে না পাও? এবার বুঝলেন কি না, সিদ্ধান্ত সবগুলি কোরআনে পাওয়াও যাবে না। এই জন্য রাসূল বললেন, যেটা কোরআনে না পাও সেটা কোথা থেকে দিবে? মুয়াজ বলেন রসুলের হাদিস থেকে দেব। আবার রসুল মুয়াজকে জিজ্ঞাসা করলেন যে এই বিষয়ের সমাধান কোরআনে না পাও। রসুল শিক্ষা দিলেন অনেক বিষয়ের সমাধান হাদিসেও পাওয়া যাবে না, এই জন্য বলেন যেই বিষয়ের সিদ্ধান্ত হাদিসেও না পাও সেটার সিদ্ধান্ত তুমি কোথার থেকে দিবে। মুয়াজ বলেন আমি ইস্তেহাত করে দেব। এই যে ইস্তেহাত, মুয়াজ বলেন আমি ইস্তেহাত করে দিব। বলুন মুয়াজ ব্যক্তিগতভাবে ইস্তেহাত করে যে সমাধান ইয়ামনবাসীদের জন্য দিবেন, এটার নাম উম্মতের ইজমা না মুয়াজের মাজহাব? মুয়াজের একা সিদ্ধান্ত ইয়ামনবাসীদের জন্য, উম্মতের ইজমা হয় একা সিদ্ধান্তে? তাহলে এটা উম্মতের ইজমা না মুয়াজের মাজহাব? কোন দেশের জন্য পালনের ব্যবস্থা করলেন রাসূল? এই হাদিসের দ্বারা রাসূল শিক্ষা দিলেন যেই সমাজে যেই মাজহাব চালু আছে সেই সমাজের মুসলমান সেই মাজহাব পালন করবে। ইয়ামন দেশে মুয়াজের মাজহাব চালু করেছেন রাসূল। তখন যদি কেউ বলতো মদিনার মাজহাব ভিন্ন রকম, আমরা আপনার মাজহাব মানব কেন, সেটা হয়তো একটা ফিতনা। তখন যদি কেউ বলতো এ মুয়াজ আপনার মজাব মানবো কেন, আমরা মক্কা শরীফের মজাব মানবো, এটা হয়তো একটা ফিতনা। কেন? তোমার জন্য আল্লাহ রসুল মুয়াজের মজাব মানার ব্যবস্থা করেছেন, তোমার জন্য মদিনার মজাব নয়, তোমার জন্য মক্কা শরীফের মজাব নয়। এই হাদিসের দ্বারা ক্লিয়ার হয়ে গেল, একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল কোন দেশের মুসলমান কার মজাব পালন করবে, যেই দেশে যার মজাব চালু আছে। পরিষ্কার হইল? মুয়াজ সংক্রান্ত হাদিসের দ্বারা পরিষ্কার হইল কোন দেশের মুসলমান কার মজাব পালন করবে, যেই দেশে যার মজাব চালু আছে। আমি জানি না আপনারা ইংল্যান্ডে কার মজাব চালু আছে, আমাদের বাংলাদেশে আবু হানিফার মজাব চালু আছে, পাকিস্তানে আবু হানিফার মজাব চালু আছে, হিন্দুস্তানে আবু হানিফার মজাব চালু আছে। আপনারা যদি অধিকাংশ মুসলমান বাংলাদেশ ভারত পাকিস্তানি হয়ে থাকেন তাহলে আপনাদের মধ্যে আবু হানিফার মজাব চালু আছে। এখানে যে মক্কা শরীফে আমিন জুড়ে বলে যারা বলবে এরা শরীয়ত নিয়ে তামাশা করতে চায়। আল্লাহ হাফেক রব্বুল আলমিন আপনাদের আমাদের সবাইকে সত্য বুঝার সত্য গ্রহণ করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এখন দুয়ার আগে একটু আপিল করি আপনাদের কাছে, আমার মাদ্রাসার কালেকশনের জন্য একটা স্থায়ী কমিটি করা হয়েছে, এটা হলো বদর কমিটি, 313 জন। একটা বই আমি করছি, যারা এই কমিটির এক বৎসরে 100 পাউন্ড দিয়ে যারা সদস্য হইবেন, বৎসরে 100 পাউন্ড দিয়ে যারা সদস্য হইবেন তাদেরকে আমি একটা বই দেবো। এই বইয়ের মধ্যে আপনার সদস্য নম্বর লেখা আছে, কোন ওই যে বদরের যুদ্ধ, কোন বদরের যুদ্ধের কোন সাহাবির নামে নামে আপনাকে সদস্যভুক্ত করা হইল ওই নাম উল্লেখ থাকবে, সারা জীবন ওই সাহাবির উসিলা দিয়া আপনি আল্লাহর কাছে নাজাতের দোয়া চাইবেন, এক সুযোগ। আর এক সুযোগ হইল এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত জরুরি মশালা মশাইল যেগুলি আপনারা অনেক সময় আলেমকে তালাশ করে পান না, এই উজুর মশলা, গোসলের মশলা, নমাজের মশলা, উজুর ভাঙ্গার মশলা, নমাজ ভাঙ্গার মশলা, সসিদার মশলা, এই সমস্ত জরুরি মশলা মশাইল এই বইয়ের মধ্যে লেখা আছে। আপনারা বৎসরে 100 পাউন্ড মাদ্রাসায় নূরে মদিনায় দিয়া মাদ্রাসার স্থায়ী সদস্য হইয়া দুইটা সুযোগ লাভ করতে পারবেন। একটা হইল ওই বদর যুদ্ধের সাহাবির উসিলা দিয়া নাজাতের উসিলা করার ব্যবস্থা পাইবেন, আর একটা হইল আপনি এই বইয়ের ভিতরে জরুরি মশালা মশাইল ঘরে বইয়া পড়তে পারবেন। এই জন্য দুয়ার আগে আমি আপনাদের একটু কষ্টই দিই, কিছু সময় নষ্টই করলাম, আপনারা কে কে নূরে মদিনার বদর কমিটির সদস্য স্থায়ী সদস্য হইবেন একটা করে বই নিয়ে যাবেন এখান থেকে নামাজের পরে, এই বই দেওয়ার ব্যবস্থা আছে, ওনার নাম লেখেন।